بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. সূরা আল বাকারা 29 নম্বর আয়াত। এর পূর্বে গত দর্শে আমরা তিনটি আয়াত থেকে আলোচনা করেছিলাম। দুটি আয়াতে একটু বিশদ আলোচনা হয়েছে, আর প্রথম আয়াতে যেহেতু এর পূর্বে আলোচনা হয়েছিল তাই সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে মানুষকে জিন্দা করেন আর মারেন, আমাদেরকে রব্বুল আলমিন মৃত থেকে জিন্দা করেছেন, আবার আমাদেরকে মারবেন, আবার জিন্দা করবেন সুবহানাহু ওয়া তাআলা। এবারে আল্লাহ পাক এখন আমাদেরকে জিন্দা রেখেছেন আর জিন্দা করেছেন, আবার মারবেন, আবার তুলবেন। তো আল্লাহ এই আয়াতে বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমাদের জন্য সমস্ত সৃষ্টিকে লাগিয়ে দিয়েছি, তোমাদের কল্যাণার্থে পৃথিবীতে যা আছে সবই তোমাদের কল্যাণার্থে সৃষ্টি করেছি। বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সবই সৃষ্টি করেছে। বুঝতে পারলেন? আল্লাহু আকবার! এই ধরা যা আছে সব আমাদের কল্যাণার্থে সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। লাকুম, তোমাদের জন্য, তাইলে এইসব সৃষ্টি আমাদের ফায়দা দিচ্ছে। আসমান, জমিন, এমনকি আসমান, এখানে উপর আসমানকে রব্বুল আলামিন বলেছেন আমি ছাদ স্বরূপ সৃষ্টি করেছি, জমিনকে বিছানা স্বরূপ। আচ্ছা, এই পৃথিবীতে অন্যত্র বলেছেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমাদের কাজে লাগিয়ে দিয়েছেন আল্লাহ পাক আসমানে যা আছে তা এবং জমিনে যা আছে তা, জামিআ মিনহু সবই আল্লাহর পক্ষ থেকে। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি জামিআ মিনহু, সবই আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যাই দেখা যায় সবই আমাদের ফায়দা দিচ্ছে। যদি সূর্য না ওঠে তাহলে কি অবস্থা হবে? আর যদি সবসময় সূর্য ওঠে, সূর্য এরকম উঠানো থাকে তাহলে কি অবস্থা হবে? সবসময় যদি রাত হয় তাহলে কি অবস্থা হবে? সবসময় শুধু দিন কি অবস্থা হবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতও সৃষ্টি করেছেন আমাদের কল্যাণার্থে, দিনও সৃষ্টি করেছেন আমাদের কল্যাণার্থে। এইসব গ্রহাদি যেগুলো দেখছি ওগুলো আমাদের কল্যাণার্থে, যেসব জীবজন্তু আমরা দেখতে পাচ্ছি ওই সব আমাদের কল্যাণার্থে, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এইসব তোমাদের কাজে লাগিয়ে দিলাম, আর তোমরা কি করবে? হ্যাঁ, তোমরা আমার ইবাদত করবে, সুবহানাল্লাহ। এইসব তোমাদের উপকারে, তোমাদের উপকার করছে, এগুলো কে সৃষ্টি করেছে? আমি। আর তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ওয়া খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানবকে আমারই ইবাদতের জন্য সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। তাহলে মানুষ জিনের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ অন্য কিছু না, আর এই ধরায় যা কিছু আছে সবই আল্লাহ পাক আমাদের কল্যাণার্থে সৃষ্টি করেছে। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কুল্লু মা ফিল আরদি ফাহুয়া মাখলুকুন লানা মিন আল আশজারি ওয়াজ যুরুই ওয়াল আনহারি ওয়াল জিবাল, কুল্লু শাই, পৃথিবীতে যা কিছু আছে সবই আমাদের জন্য সৃষ্টি বা সৃষ্ট। যেসব গাছ দেখছি তা, শস্য দেখছি তা, নদী নালা দেখছি তা, পাহাড় দেখছি, সবই আমাদের কল্যাণার্থে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এমনি ভাবে আরেকটি কথা জানা গেল, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যাই আছেন সবই তোমাদের কল্যাণার্থে, তাই তোমরা তা ব্যবহার করতে পারো এবং খেতে পারো, তোমাদের জন্য জায়েজ। তবে যেগুলোর ক্ষেত্রে শরীয়তে নিষেধাজ্ঞা এসেছে সেগুলো জায়েজ না। আমরা জানি, আমরা সাধারণত তোমার একটা গাছ দেখলেন এখানে হালাল না হারাম, হালাল ঠিক না, একটা একটা জন্তু দেখলেন হালাল না হারাম, হালাল, কেউ যদি বলে হারাম তাহলে তাকে দলিল দেখাতে হবে। কারণ আসল কি, প্রত্যেকটা জিনিসের আসল হলো, মূল হলো হালাল, আর হারাম যেগুলো করেছেন ওগুলো কম, হালাল বেশি। সুবহানাল্লাহ। হারাম যেগুলো ওগুলো সম্পর্কে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কালামুল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হারাম, ওগুলো হারাম। তো এইসব হারাম বস্তু এবং প্রাণী ছাড়া বাকি যেগুলো ওগুলো সবই আমাদের জন্য হালাল। সুবহানাল্লাহ। তাই কেউ যদি বলে এই জিনিসটা হারাম, তাকে বলতে হবে এর জন্য দলিল কি, কারণ এসব সৃষ্টির মূল হচ্ছে হালাল। আলহামদুলিল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই আল্লাহ যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সবই তোমাদের কল্যাণার্থে তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। এরপরে সুম্মা ইস্তাওয়া ইলা আস-সামা, তারপরে আল্লাহ পাক মনোযোগী হলেন আসমানের দিকে, আর কি করলেন, ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আর আসমান তৈরি করলেন সাত আকাশ সুবিন্যস্ত ভাবে। আল্লাহ পাক সাত আসমান তৈরি করলেন। তো ইস্তাওয়া ইলা আস-সামা এর দুটি ব্যাখ্যা পাওয়া যায়। এক ব্যাখ্যা, এক তাফসীর হলো মানে আল্লাহ পাক আরশের উপরে উঠলেন, আর আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ পাক জমিন সৃষ্টি করার পরে আল্লাহ পাক আরশ তৈরি করার জন্য মনোযোগী হলেন, মানে আরশ না, আল্লাহ পাক আসমান তৈরি করার জন্য মনোযোগী হলেন আর আসমান তৈরি করলেন। সুবহানাল্লাহ। আসমান কয়টি তৈরি করলেন? সাতটি। আর জমি কয়টি তৈরি করেছেন? সাতটি। জমি সাতটি, আসমান সাতটি। সুম্মা ইস্তাওয়া ইলা আস-সামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সহিহ বুখারীর হাদিস, কানা আল্লাহ ولم يكن شيء غيره وكان عرشه على الماء, আল্লাহ ছিলেন, অন্য কিছু ছিল না, আল্লাহর আরশ পানির উপরে ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পানির উপরে ছিল, তাহলে বুঝা গেল ওই সময় আর কোন সৃষ্টি ছিল না। কান আল্লাহ ولم يكن شيء غيره وكان عرشه على الماء, আল্লাহ ছিলেন, তিনি ছাড়া আর কিছু ছিল না, আর তার আরশ কোথায় ছিল? পানির উপরে ছিল। অতএব বোঝা গেল প্রথম সৃষ্টি পানি এবং আরশ। সুবহানাল্লাহ। আর এখানে ইয়াত উল্লেখ করেছেন আল্লাহ পাক জমি সৃষ্টি করেছেন, তারপরে মনোনিবেশ করলেন আসমানের দিকে, আর সাত আকাশ সাত আসমান তৈরি করলেন সুবিন্যস্ত ভাবে। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, সূরাতুন নাজিআত আল্লাহ বলেছেন আআনতুম আশাদ্দু খালকান আম আস-সামা বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা والارض بعد ذلك دحان বলো তো তোমরা সৃষ্টিগত দিক দিয়ে তোমরা বেশি মজবুত না আসমান বেশি মজবুত? উত্তর দিন, আমরা ওই মূল্য আসমান মূল্য। আপনি খুব বেশি শক্তিশালী নাকি? হালকা যদি একটা ঢিল মুখে মারে সব শেষ, বড়াই আপনার কি? আনতুম আশাদ্দু খালকান আমি সামা, তোমরা সৃষ্টিগত দিক দিয়ে কাঠামোগত দিক দিয়ে তোমরা বেশি শক্ত না আসমান বেশি শক্ত? সবাই বুঝতে পারছেন বাংলা, তাই না? আল্লাহ বলেন বানাহা, আল্লাহ আসমান তৈরি করেছেন, তারপরে আসমানকে উপরে তুলেছেন, তার স্থূলতা মোটাত্মকে আল্লাহ পাক উপরে তুলেছেন, কত বড় আসমান, আর সুন্দর করে রেখেছে, সুবিন্যস্ত করে রেখেছে, একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা। আচ্ছা, وأغطش ليلها وأخرج ضحاها الله পাক রাতকে দেখে দিয়েছে আর দিনকে আলোকিত করেছে। এরপরে বলছেন والأرض بعد ذلك دحاها, আর এরপর জমিকে বিছিয়ে দিয়েছেন। তাহলে এই একটা বুঝে যায় আসমানের পর জমি, এই আয়াতটা কি বোঝাচ্ছে? সূরাতুল বাকারা প্রথমে জমি তারপরে আসমান, কিন্তু আসলে ঠিকই আছে, মানে আসমানের পর জমি সৃষ্টি করা দেহ বলা হয়েছে, জমিকে সুন্দরভাবে সুন্দরভাবে বিছিয়েছেন, যাকে যে স্থানে রাখার ওই জায়গায় ওইরকম রেখেছেন। তাহলে জমি সৃষ্টি হয়েছে আগে, তারপর কি সৃষ্টি হয়েছে? আসমান, তারপর জমিনকে আল্লাহ পাক সুন্দর করে রেখেছেন। আল্লাহ সবকিছুই জানেন, সুবহানাহু ওয়া তাআলা। কোন একটা কিছু আছে যে বিষয় সম্পর্কে আল্লাহ ওয়াকিফ না? এমন কিছু আছে যেটা আল্লাহ জানে না? আপনার মনের সংবাদ আল্লাহ জানেন? আপনি গোপনে একটা ভালো কাজ করছেন আল্লাহ জানেন? খারাপ কাজ করছেন জানেন? আল্লাহ আকবার। এই সৃষ্টির বাইরে কোন কোন স্তর আপনি যেতে পারবেন? যেখানে গেলে আল্লাহ পাক আপনাকে দেখবে না, আল্লাহ আল্লাহ পাক আপনার কথা শুনবে না, আপনাকে আল্লাহ পাক জানবে না? কোন জায়গায় লুকিয়ে থাকতে পারবেন? তিনি সবকিছু জানেন, সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত থেকে কি কি উপকারিতা লাভ হয় সে সম্পর্কে কয়েকটা কথা উল্লেখ করেছেন, আমি যা বলেছি প্রায় সমান তাই বলছেন। মিন্নাতুল্লাহি তাআলা আলা ইবাদিহি বি আন খালাকা লাহুম মা ফিল আরদি জামিআ, বান্দাদের উপর আল্লাহর ইহসান, আল্লাহর দান কৃপা, যে আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু আছে সবই তাদের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যা কিছু আছে সবই আমাদের জন্য, কিন্তু বলা আজব أن من الناس من سخر نفسه لما سخر الله سخره الله له أستجدون ببعض الله تكي چو مانوش إيرو كما چه يشب سشتی كي الله پاك تار قلنا نارتے سشتی کرو چن ويشب سشتی جنو سے نجے کے سے نجے کے ودر قلنا لگا ودر کا جے لگئے دے ঐসব সৃষ্টি আল্লাহ পাক তার জন্য সৃষ্টি করেছেন, আর সে কি করে? সে নিজেকে ওদের জন্য লাগায়। আপনারা স্পষ্ট কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক এইসব জমি গাছ তরুল যা কিছু আছে সব আপনার কল্যাণার্থে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ বলেছেন, কিন্তু কিছু মানুষ এমন আছে যারা নিজেকে ওদের জন্য লাগিয়ে দেয়। বুঝতে পারছেন? অর্থাৎ ইয়া দুনিয়া ইয়া দুনিয়া, দুনিয়ার খেদমত করে, দুনিয়া তাদের খেদমত করে না, অথচ আল্লাহ বলেছে দুনিয়া তোমাদের খেদমত করবে, তোমরা দুনিয়ার খেদমত করবে না, তোমরা যার খেদমত করবে আর যার ইবাদত করবে তিনি কে? আল্লাহ। আশা করি বুঝে এসছে। পৃথিবীর উদাহরণ হলো পথিকের মতো, যে পথিক গাছের ছায়া নিচে কিছুক্ষণ বিশ্রাম নেয়, পরবর্তীতে চলে যায়। তো আমরা কিছুক্ষণ এখানে আছি, পরে চলে যাব, আমাদের আসল ঠিকানা এটা না। কিন্তু দুঃখের ব্যাপার, অনেক মুসলিম শুধু দুনিয়া আর শুধু দুনিয়া আর দুনিয়া করতে গিয়ে আখিরাতকে ভুলে যায়। নিজেও দিন থেকে সরে গেছে, নিজের স্ত্রীকে দিন থেকে সরিয়ে দিয়েছে, বাচ্চাদেরকেও দিন থেকে সরিয়ে দিয়েছে, শুধু ফুরুজ আর ফুরুজের চিন্তা। বাচ্চাদেরকে দুনিয়া দুনিয়া শিক্ষা দেয়, আখিরাতের শিক্ষা থেকে দূরে রাখে। দুনিয়ার শিক্ষা শিক্ষিত দুঃখের ব্যাপার। কত মুসলমান আপনারা দেখলেন সুরতুল ফাতিহাটা শুদ্ধ করতে পারে না বাংলাদেশের জনগণ, বেশিরভাগ যদি বলে মিথ্যা নয়। আলহামদুলিল্লাহ শুদ্ধ হয় না, আত-তাহিয়াত শুদ্ধ হয় না, দরুদ শরীফ শুদ্ধ হয় না, সালাতের যেসব দোয়া জিকির আজকার তাসবিহ যেগুলোর ক্ষেত্রে আলিমদের কোনো মতবিরোধ নাই, হানফি শাফি মালিকি আহলে হাদিসের সুলফি যাই হোক, ওইসব দোয়াই তাদের ইয়াদ নেই, আর থাকলেও শুদ্ধ না বেশিরভাগ মানুষের। আল্লাহ আদিম, আল্লাহ আমাদেরকে হেদায়াত দান, বুঝার তৌফিক দান করুন, বুঝুন বুঝুন। শুধু আসলেন সেন্টারে আর গেলেন এরকম যেন না হয়, একটু শিক্ষা লাভ করার চেষ্টা করুন, মনে রাখবেন ফ্রেশ, হক জানার এবং হক মানার চেষ্টা করুন, বুঝবেন। আসলেন আর গেলেন, বসে একটু আসলাম আর গেলাম, সময়টা একটু কাটাও চলে গেলেন, এরকম যেন না হয়। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান। এরপরে বলছেন পৃথিবীতে যা কিছু আছে এর দ্বারা প্রমাণিত হচ্ছে, যেমন গাছ, পানি, ফল, হায়াওয়ান ইত্যাদি, এই সবের মূল হচ্ছে হালাল, এগুলো সত্যি হালাল। তবে যদি দলিল থাকে শরীয়তে, আল্লাহ বলেছেন এটা হারাম, কোরআনে কারিমে, হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম, হ্যাঁ হারাম, আর যেগুলোর ক্ষেত্রে দলিল নেই এটা হালাল না হারাম, তো এক্ষেত্রে মূল কি হবে? হালাল। বুঝতে পারছেন? খালাকা লাকুম, আল্লাহ কি বলেছে? তোমাদের জন্য। তাহলে বোঝা গেল এই সব প্রাণীর সব কিছু মূল হচ্ছে হালাল, মানুষের জন্য, মানুষের জন্য খাবার হালাল। তবে যেগুলো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, যেমন মৃত জন্তু হালাল না হারাম, শুকর হালাল না হারাম, মুমতাজ আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজীরি ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহ, রক্ত হালাল না হারাম? সবাই জানে রক্ত খাওয়া হারাম, হারাম সবাই জানে, মাশাআল্লাহ। আচ্ছা, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহ, যেসব জন্তু জবাই করা হয় আল্লাহ ছাড়া অন্যের জন্য, অথবা জবাই করা জবাই করতে সময় আল্লাহ ছাড়া অন্যের নাম নিল, এটা কি? ওই রকম কোরআন এবং সুন্নায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম, যেমন পক্ষীকুলের ব্যাপারে এরকম বলেছেন, জীবজন্তুর ব্যাপারে এরকম বলেছেন, কারণ এটা তো ইদর্স না। তো যেসব ক্ষেত্রে শরীয়তে নিষেধাজ্ঞা এসেছে, যেসব প্রাণীর ব্যাপারে, যেসব জন্তুর ব্যাপারে, যেসব জিনিসের ব্যাপারে, বস্তুর ব্যাপারে নিষেধাজ্ঞা, ওগুলো কি হলো? হারাম, বাকি সব হালাল, আলহামদুলিল্লাহ। এমনি ভাবে এর দ্বারা প্রমাণিত হলো আল্লাহ কাজ করে তার শান অনুযায়ী, তিনি যা চান তাই করেন, সুবহানাহু ওয়া তাআলা ফাআলুন লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন, আল্লাহ যা চান তাই করেন, তা করতে পারেন, কিন্তু আমরা যা চাই করতে পারি? আশা করি বুঝতে পেরেছি। সৃষ্টি যা চায় করতে পারবে না যদি আল্লাহ তৌফিক না দেয়, আর আল্লাহ যা চান তাই করে, সুবহানাল্লাহ। অন্যদিকে আপনার করাটা হবে অসম্পূর্ণ আর রব্বুল আলামিনের করাটা হবে সম্পূর্ণ, পার্থক্য। আপনি যতই ভালো কাজ করেন তবু থেকে যায় এটা, আর আল্লাহ সৃষ্টিতে কোন রকমের বেশকম নেই। এখানে আসমানের দিকে তাকান, আপনি আপনার দিকে তাকান, বড়াই করলে লাভ নেই। রব্বুল আলামিন, লাকাদ খলকনা আল ইনসানা ফী আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম গঠনের সৃষ্টি করেছি। দেখেন আসমানের দিকে কত সুন্দর, কোথায় কি হাত তারা মিল ফুতু, কোন জায়গায় কোন রকমের ফাটল ফাটল আছে না, বারবার দেখাও। ينقلب ليك البصر خاسئا وهو حسير, তুমি বারবার তাকিয়েছো দেহ কোন রকমের ফাটল আছে কি, তুমি দেখতেই থাকবে পরবর্তীতে তুমি ক্লান্ত শ্রান্ত হয়ে আবার ফিরে আসবে, কোনো ফায়দা নেই, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে কোন রকমের ত্রুটি নাই, সুবহানাল্লাহ। এমনি ভাবে আসমান হলো সাতটি, যেহেতু আল্লাহ পাক বলেছেন সব আসমাওয়াত, তাই আসমান যে সাত আসমান এইসব গ্রহ নক্ষত্র না। কোন এক বিজ্ঞানী বলেছে সব আসমাওয়াত বলতে সাত আকাশ নয় বহু আকাশ, বুঝতে পারলেন মজুদ। কোন এক ডক্টর বলেছে, শিয়া ডক্টর আসলে বলছে সাত আকাশ যে আল্লাহ পাক বলেছেন আসলে সাত আকাশ নয় বহু আকাশ হলো, সে বলছে এইসব গ্রহ এক একটা আকাশ তাই বহু আকাশ, আর আল্লাহ কি বলেছেন সাবা আসমাওয়াত তিবাক, একের পর এক করে রব্বুল আলামিন সাতটি আসমান তৈরি করেছেন, সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ পাক যে সাত আসমান সৃষ্টি করেছেন পরিপূর্ণরূপে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সুবিন্যস্তভাবে সৃষ্টি করেছেন, এর দ্বারা প্রমাণিত ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। এমনি ভাবে আল্লাহর ইলম প্রমাণিত হচ্ছে ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলীম, আল্লাহর একটি গুণ ইলম, আল্লাহ সবকিছু জানেন, সুবহানাল্লাহ। এইসব নিয়ামত পাওয়ার পর আমাদের কাজ কি, আন নাশকুরাল্লাহ আলা হাদিহিন নিয়ামা, আমরা আল্লাহর এইসব নিয়ামত পেয়ে তার শুকরিয়া জ্ঞাপন করব, যে যাই আমরা পাচ্ছি সবই আল্লাহর নিয়ামত। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও তাহলে গুনে তোমরা শেষ করতে পারবে না, সত্য না মিথ্যা। আজকে সকাল সকাল থেকে এ যাবৎ কত নিয়ামত উপভোগ করলেন, সুবহানাল্লাহ। শুধু নিয়ামতের কথা যদি আলোচনা করা হয় কত কি করবেন, শুধু ইঙ্গিত কত নিয়ামত উপভোগ করলাম, সুবহানাল্লাহ। শুধু আজকে যেসব নিয়ামত উপভোগ করেছি এই সব নিয়ামত কতটা মনে হয় সকাল থেকে এ যাবৎ আপনি গুনতে পারবেন না, হিসাব করে দেখেন। সবসময় কত না কত না লিখবেন নাকি, কত নিয়ামত যদি যেসব, শুধু আল্লাহ পাক যে আপনাকে শ্বাস নেওয়ার মতো তৌফিক যে দিয়েছে এই প্রতিটি শ্বাসের যদি আপনার থেকে মূল্য নেয় আপনি কোথায় যাবেন, অক্সিজেন আপনি লিখতে পারবেন না, সুবহানাল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহকে ভয় করে চলি, কারণ আল্লাহ সবকিছু জানে। তো এই আয়াত থেকে এই সব কিছু আমরা কিছু পেলাম, কিছু ফওয়াইদ উপকারিতা, এগুলোর উপর আমরা আমাদের পরিপূর্ণ বিশ্বাস থাকা জরুরি। এমনি ভাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা জরুরি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।